রেশমি জোছনায় মন যে তোমাকে চায়, এসো না কাছে এই স্নিগ্ধ রাতে। রেশমি জোছনায় মন যে তোমাকে চায়, এসো না কাছে এই স্নিগ্ধ রাতে। দুজনে এক হয়ে যাই, কোনো বাধা যে নাই, তোমাকে শুধু কাছে চাই, তোমাকে শুধু কাছে চাই। রেশমি জোছনায় মন যে তোমাকে চাই, এসো না কাছে এই স্নিগ্ধ রাতে। তৈখন কলিদের গুঞ্জন, উন্মন দুটি মন প্রণয়ের অনুরণ। দুজনে এক হয়ে যাই, দ্বিধার বাধা নাই, তোমাকে শুধু কাছে চাই, তোমাকে শুধু কাছে চাই। রেশমি জোছনায় মন যে তোমাকে চাই, এসো না কাছে এই স্নিগ্ধ রাতে। তুলে চায় ফুল ভেঙে যায় যত ভুল, জোয়ারের দুটি কুল উচ্ছল বুলবুল। দুজনে এক হয়ে যাই, আনি আছে সারা পাই, তোমাকে শুধু কাছে চাই, তোমাকে শুধু কাছে চাই। রেশমি জোছনায় মন যে তোমাকে চাই, এসো না কাছে এই স্নিগ্ধ রাতে। দুজনে এক হয়ে যাই, কোনো বাধা যে নাই, তোমাকে শুধু কাছে চাই, তোমাকে শুধু কাছে চাই, তোমাকে শুধু কাছে চাই।